السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله رب العالمين والصلاة والسلام على رسوله الكريم وعلى آله وصحبه أجمعين. আজকে আমাদের একটা ছোট্ট আলোচনা অবশ্য যাকাত নিয়ে, যাকাত নিয়ে কিভাবে যাকাত আদায় করবেন। প্রথমে আপনি দেখুন যে আপনি কি, আপনার কি ধরনের মাল আছে, সেইভাবে আপনি ফিক্সড করুন। মনে করুন আপনি চাষী মানুষ, আপনার জমিতে ফসল হয়, যে ফসলে যাকাত আছে ঝাড়াই মাড়াইয়ের দিনে প্রথমত মাল জমা করে, সমস্ত শস্য জমা করে আপনি খরচ বাদ দিয়ে নেন। আমি বলেছিলাম যে প্রথম চাষ থেকে কি করতে হবে, আপনি নোট করে রাখবেন যে কত খরচ হচ্ছে, খরচটা, খরচ যতগুলো হয়েছে মূল খরচ যে পরিমাণটা হবে সেই পরিমাণের ফসল আপনি কেটে নেন, তাহলে কি হলো, এটা খরচ গেল। বাকি যেটা আছে সেটা দেখবেন যে 750 কেজি কিনা, 750 কেজি কিনা, 750 কেজি হলে পরে তখন আপনি তাতে ওষুধ দেবেন। যদি আপনার আকাশের বৃষ্টিতে বা ঝর্ণার পানিতে হয় তাহলে ওষুধ মানে একের 10 ভাগের এক ভাগ, আর যদি নিজের সেচে হয় কিংবা মেহনতের পানিতে হয় তাহলে 20 ভাগের এক ভাগ হয়ে গেল। মানে চাষের শস্যের কিভাবে যাকাত দেবেন খুবই সহজ, এই ক্ষেত্রে ফাঁকি দেবেন না। দেখবেন চাষিরা সাধারণত যারা ভাগ চাষি করে, আমি দেখেছি নিজের নজরে, যারা ভাগ চাষ করে তারা ঝাড়াই মাড়াইয়ের দিনে মালিককে ফাঁকি দেওয়ার জন্য ধান লুকিয়ে রাখে। কিভাবে লুকিয়ে রাখে, কোটার সাথে এখানে ওখানে এদৃশ্য দিকে লুকিয়ে রাখে, এ তো চুরি করে, একদম চুরি হচ্ছে এটা। তেমনি আল্লাহকে ফাঁকি দেওয়া আরো বড় কঠিন। তো আপনি ধান লুকিয়ে রাখবেন সেটা হিসাবে ধরবেন না, বলবেন না এটা হচ্ছে ওই যে কি মত কি ধান বলে, ধান কিংবা আগ্রা কিংবা ওই যে পাতলা যেখানে হয় না এইসব না, আগ্রা মথুরা সব কি কি বলে, তো এই শ্রেণীর ধান বলে আপনি হিসাব করবেন না, এটা ঠিক নয়। আপনি সঠিকভাবে আল্লাহকে ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না, ঠিক আপনার যে ভাগ আছে সেই ভাগ অনুযায়ী আপনি কি করবেন, আপনি বের করে দেবেন আপনার ওষুধ। বেশ, আপনি যদি ব্যবসায়ী হন, আপনি যদি ব্যবসায়ী হন তাহলে কিরকম দেখবেন যে আপনার দোকানে, আপনার ব্যবসার দোকানে কিংবা আপনার মার্কেটে কিংবা আপনার জমি কিংবা আপনার বাড়ি ব্যবসা করছেন আপনি, কিংবা আপনার বাস বিভিন্ন শোরুম আছে ইত্যাদি, কোটিপতি, কোটিপতিতে বিভিন্ন রকমের ব্যবসা থাকে। তো আপনি যদি ঘর বাড়ি ব্যবসা করেন, জমি জায়গার ব্যবসা করেন, তারও জায়গা লাগবে তাই না। তাহলে নিয়ম কি, আপনি দেখবেন যে বছর শেষে আপনার মোট কত টাকার সম্পত্তি আছে, মোট কত টাকার মাল আছে, ব্যবসার মাল, সম্পত্তি বলতে বোঝেন না যে মানে ধানের জমি, যেটা আপনি ব্যবসার জন্য কিনেছেন সেটা দেখবেন যে মোট কত টাকার মাল আপনার কাছে আছে। যদি নিসাব পরিমাণ হয়, ওই যে বললাম 3 লাখ মোটামুটি, আর তারপরে বাকি নিসাব পরিমাণ হয় তাহলে আপনি সমস্ত মূল্য বাস আপনি আন্দাজ করবেন যে আপনার দোকানে কত টাকার মাল আছে, আন্দাজ করে আপনি দেখবেন, হ্যাঁ খবরদার আপনি কম করার চেষ্টা করবেন না মোটামুটি, কিংবা আপনি না পারলে কোনো অভিজ্ঞ ব্যক্তিকে নিয়ে এসে কিংবা আপনি খাতা কলমে করবেন। যদি সেরকম মাল, যেমন মনে করুন এসির দোকান, ফ্রিজের দোকান, এগুলো কি সমস্যা আছে, সমস্যা আছে নটকনের দোকানে, কটা লবণ আছে, কটা কি বলে আপনার এ আছে, কটা কি বলে আপনার কি বিভিন্ন রকমের মাল থাকে, নটকনের দোকানে কতগুলো তেল আছে, কতগুলো লবণ আছে, কতগুলো এই বিভিন্ন হিসাব করা বড় কঠিন। তো সেক্ষেত্রে আন্দাজ অনুমান করবেন, আর না হয় অভিজ্ঞ ব্যক্তিকে ডেকে নিয়ে এসে অনুমান করাবেন যে কত টাকার মাল হতে পারে। যেমন বিক্রি করার সময় বিক্রি করা হয়, ঠিক ওই রকম অনুমান করে আপনি আপনার যাকাত বের করবেন, কত পার্সেন্ট, 2.5%, যেমন টাকার হিসাব ওই রকমই। আপনার কাছে যদি সোনা চাঁদি থাকে, তো সোনা চাঁদি যদি সোনা থাকে 7.5 ভরি আর রূপা থাকে 52.5 ভরি, তাহলে তার যাকাত আপনি আদায় করবেন পুরন, বাজারে যাবেন বা খোঁজ নেবেন, আজকাল তো নেটের মাধ্যমেই পাওয়া যাবে যে পুরনো স্বর্ণের দাম কত, কত টাকা গ্রাম বা কত টাকা ভরি, সেই হিসাবে আপনার কত আছে গুণ করে কত টাকা হচ্ছে, তারপরে আপনি 2.5 টাকা যাকাত বের করে দেবেন। এটা সহজ হয়ে গেল স্বর্ণের জন্য, স্বর্ণের চাঁদি সহজ। যদি টাকা না থাকে তাহলে ওই স্বর্ণ থেকেই আপনাকে ওই পরিমাণ স্বর্ণ বিক্রি করে আপনাকে জাকাত দিতে হবে। আর মহিলাদের যে অলংকার আছে সেই অলংকারে তো বলেছিলাম যে মতভেদ আছে, যদি স্বামী দিয়ে দেয় তার জাকাত তো দিতে পারে, তাহলে অলংকার গোটাই থাকলো। আর মহিলার ওই অলংকার ছাড়া যদি অন্য মাল না থাকে আর স্বামী যদি তার অলংকারে জাকাত না দেয় তাহলে কাকে দিতে হবে? মহিলাকে নিজে দিতে হবে, এবং ওই সোনা থেকে তাকে কেটে কেটে বিক্রি করে ওই স্বর্ণের কিছু বিক্রি করে জাকাত তাকে আদায় করতে হবে। এই জন্য মহিলাদের জন্য 7.5 ভরির নিচেই স্বর্ণ রাখা উত্তম, কিন্তু মহিলা মানলে তো। যাই হোক, এবারে গেল মাসিক বেতনের টাকার আপনি হিসাব কি করে করবেন। মাসিক বেতনের হিসাব হচ্ছে যে কঠিন, প্রত্যেক মাস আপনি হিসাব করা বড় কঠিন, আর বছর ঘুরলে পরে জাকাত আছে। তো আপনি এক কাজ করেন, বলছিলাম যে মাস একটা ফিক্স করে নেন, আপনার মনে হচ্ছে রমজান মাস, এই রমজান মাসে যখন দেখবেন আপনার নিসাব পরিমাণ হয়েছে বা পরে হয়েছে এটাকে আগে নিয়ে এসে রমজান মাস করে নেন, দিয়ে শাওয়ালের যে বেতনটা আসলো জমা হোক, তারপরে আগামী রমজান পর্যন্ত আপনার এই এক বছরের মাল কিন্তু ঘুরে আসছে না, কিন্তু মাসের মাস হিসাব রাখা তো বড় কঠিন। শাওয়াল এলে তবে আবার এক বছর হবে, আবার তেমনি শাওয়ালের পরে জিলকাদের, জিলকাদটাও আবার পরে জিলকাদের এক বছর হবে, তো এত কত হিসাব রাখবেন। তার থেকে আপনি রমজানে পুরো টাকাটা দেখবেন কত হচ্ছে, দিয়ে আপনি জাকাত দিয়ে দেবেন, আপনি মুক্তি পেয়ে যাবেন। আর খেয়াল রাখবেন 2 টাকা আল্লাহর রাস্তায় বেশি যাক তবু যেন কম না হয়, এইভাবে সঠিকভাবে আপনি হিসাব রাখবেন। আর পবিত্র হতে হবে, আপনার মালকে পবিত্র করতে হবে, সেই ক্ষেত্রে আপনি ফাঁকি দেওয়ার চেষ্টা করবেন না। আপনি নিজে যদি পোশাক পায়খানা থেকে পবিত্র হওয়ার জন্য পানি খরচ করতে ভয় করেন বা কার্পণ্য করেন বা ফাঁকি দেওয়ার চেষ্টা করেন তো আপনার গন্ধ যাবে, দুর্গন্ধ যাবে না। তেমনি জাকাত দেওয়ার ক্ষেত্রে ও পবিত্র হওয়ার ক্ষেত্রে আপনাকে খেয়াল রাখতে হবে। টাকা নিসাব পরিমাণ হলে বছরের মাঝে অথবা শেষে যে মুনাফা এসে যোগ হয় তাও আসল টাকার অনুসারে, এই বেতনের মতোই। মনে করুন আপনি ব্যবসার মাল, আপনার টাকা আছে ব্যাংকে, আর আবার মুনাফা যোগ হলো, লাভ যোগ হতেই আছে, তো আপনার শেষকালে দেখবেন রমজান মাসে মোট কত দিয়ে আপনি জাকাত দেবেন। যেমন পশু যদি নিসাব পরিমাণ হলে বছরের মাঝে বা শেষের দিকে যে পশুর বাচ্চা হয় তাও মায়ের সাথে হিসাবে গণ্য হবে, এর জন্য পৃথক করে বছর ঘোরা শর্ত না। বুঝতে পারলেন ব্যাপারটা? মনে করুন কটা গরুতে জাকাত ফরজ? 30টা। এখন আপনি জাকাত দেন রমজান মাসে, ঠিক আছে, কিংবা জাকাতের নিসাবই হয়নি, মনে করুন 29টা গরু ছিল, 29টা গরু যেমনি 30টা হবে তখন থেকেই তো আবার এক বছর গণ্য হবে, তাই না? তাহলে আপনার মনে করুন 30টা নিসাব পরিমাণ আছে, আগে নিসাব পরিমাণ আছে, এবার মনে করুন 30টা থেকে আরো বেশি আছে, আর বেশি যখন থাকবে মাঝখানে যে বাচ্চাগুলো হবে সেগুলো হিসাবে ধরা হবে না? হবে না, হবে, যেহেতু আপনার নিসাব পরিমাণ মাল আছে। তেমনি টাকা তো বললাম মুনাফা, আপনার নিসাব পরিমাণ মাল আছে, আর মুনাফা যেগুলো এগুলো সেগুলো সে অ্যাড হয়ে যাবে, সেগুলো আলাদা করে বছর ঘোরা শর্ত নয় যেমন বলেছিলাম। কিন্তু এই ক্ষেত্রে কয়েকটা মালের জন্য ব্যতিক্রম হিসাব বলছেন ওলামারা, আর আমার মনে হয় এতে মতভেদ আছে। মানে এই এই মুনাফার মালের মতো নয়, একে মালে মুস্তাফাত বলে, এরকম নয়। যেমন মিরাসের মাল আপনি রমজান মাসে জাকাত দেন, ঠিক আছে, এবারে আপনি মনে করুন যে মহররম মাসে আপনার কেউ মারা গেল বা আপনার কেউ যে মারা গেল যার আপনি সম্পত্তি পাবেন বা টাকা পাবেন, যে মনে করুন 50,000 টাকা সেখানে আপনি মিরাসে পেলেন, তো এই 50,000 টাকা আগামী রমজানে যখন জাকাত দেবেন অ্যাড হবে না? হবে না। আগে যেগুলো বুঝলাম তার মতে কি হবে? অ্যাড হয়ে যাবে, আপনার নিসাব পরিমাণ আছে, নিসাব পরিমাণ আছে তবেই। কিন্তু বলছেন যে না, নিসাবপূর্ণ আসল মালের সাথে হিসাব জুড়ে জাকাত ফরজ না, যেহেতু এ মাল পৃথক, এ মাল আপনার কাছে ছিলই না, আর ওই মালগুলো আপনার কাছে ছিল কিন্তু এই মালের মালিক আপনি ছিলেন না, হঠাৎ করে মালিক হলেন, তার জন্য এই মালের উপরে আবার এক বছর যাবে, তবে আপনি যখন পূর্ণ মালিক হয়ে যাবেন, এক বছর হয়ে যাবে তখন আপনি জাকাত দেবেন আলাদা করে। বুঝতে মনে থাকবে, ওই আগের মালের মতো না, বেতনের টাকা বা মুনাফা এরকম না, এটা মিরাসের মাল, মিরাসের মালের হিসাব আলাদা, এটা কিন্তু পৃথকভাবে এক বছর হতে হবে তবে। এইরকমই উপহারে পাওয়া মাল, মানে যে মাল আপনার মোটেই না, উপহারে পেয়েছেন, কেউ উপহার দিল, মনে করুন আপনার শ্বশুর আপনাকে যৌতুক পণ, এগুলো উপহার না, উপহার যদি দেয় তবে, আর যদি চেয়ে নেন তাহলে পরে এটা ভিক্ষার মাল, এটা তো হারাম মাল, এটা বা জাকাত কি, তাই না? পণ্য আমার টাকা জাকাত আছে না নেই বলুন, সুদের টাকা জাকাত আছে না নাই? শ্বশুরের কাছ থেকে 50, 1 লাখ, 2 লাখ, 5 লাখ যৌতুক নিলেন, তার জাকাত আছে না নেই? আরে এ তো হারামের মাল, হারাম খোর খাক, এর বা জাকাত কি? ভিক্ষা করা মাল বা লুটে নেওয়ার মাল, চুরি করা মাল কিংবা ঘুষ নেওয়ার মাল, এতে বা জাকাত কি? যৌতুক নেওয়া মানের আবার হারাম মানের জাকাত কি আছে? এখন কথা হলো, যদি উপহার পান, যদি শ্বশুর আপনাকে 1 লাখ টাকা উপহার দেয়, তো সেই টাকার জাকাত কি আপনার আসল নিসাব পরিমাণ মালের সঙ্গে অ্যাড করে জাকাত দিতে হবে? না, বরং এটার ওপরে আবার 1 বছর পার হবে, তবে আপনি তার হিসাব জুড়বেন। তেমনি মহিলার এ পাওয়া মাল কিসের? মোহরানার মাল। মোহরানার মাল যখনই পাবে তখন তার 1 বছর পার হবে, তবে তার ওপরে জাকাত আছে, তার নিসাব পরিমাণ মাল থাকলে অ্যাড হবে না। কিন্তু ঋণের ব্যাপারে, যদি আপনার ঋণে পাওয়া মাল হয়, মনে করুন আপনার ঋণ আছে 1 লাখ টাকা পড়ে আছে ঋণ, তারপরে আপনার জাকাত ফরজ রমজান মাসে, আপনার নেশা পরিমাণ আছে, নেশা পরিপূর্ণ হবে কখন? 1 বছর হবে কখন? রমজানে। কিন্তু আপনি মোহররমে ঋণ পরিশোধ পেলেন 1 লাখ টাকা, তখন 1 লাখ টাকাটা কি হবে? আসল মালের যোগ হবে, কারণ ওই ঋণ, ওই টাকাটা হচ্ছে আপনার আসল টাকা, তাই না? আপনার এই টাকা আপনি একজনকে দিয়েছিলেন, অতএব 1 বছরের জাকাত লাগবে। মনে করুন আপনি বাংলা ভাইকে, বাংলা ভাই বলা মুশকিল আবার, এখানে বাংলা ভাই প্রচুর হয়ে গেছে কিন্তু বলা ঠিক না, যাই হোক, অলি ভাইকে আপনি 1 লাখ টাকা, না আপনার জন্য ক্ষতিকার না, এখানে যে বলবো লোকে শুনবে যে বাংলা ভাই আবার বলছে কেন, বুঝতে পারছেন তো? অলি ভাইকে দিলেন আপনি 1 লাখ টাকা, অলি ভাই ছিল 4 বছর, ঠিক আছে? যদি অলির নিসাব পরিমাণ টাকা থাকে, তাহলে ওই 1 লাখ টাকা জাকাত কে দেবে? অলি দেবে। আপনি কিন্তু 1 লাখে জাকাত দেবেন না, আপনি যখন হিসাব করবেন জাকাতের, আপনার মাল যেহেতু ঋণে আছে, তখন আপনি, অবশ্য এই কথা আলোচনা আলাদা আছে, ঋণে থাকা মালের কথা পরে বলবো ইনশাআল্লাহ। তো আপনি যখন 4 বছর পর টাকাটা ফেরত পেলেন, তখন খালি সেই বছরের জাকাত দেবেন, তার মানে মনে করুন মোহররমে পেলেন, তো রমজানে আপনি জাকাত দেন, এই টাকাটাও ওতে অ্যাড হবে, কিংবা শাবানে পেলেন কিংবা রমজানেই পেলেন, তখন আসল টাকার সঙ্গে অ্যাড হয়ে আপনি ওই বছরের জাকাত দেবেন ঋণের ক্ষেত্রে। ব্যাস, তাহলে ব্যতিক্রমটা বুঝতে পারলেন, আশা করি মনে থাকবে, তবে নিশ্চয়ই আমার যা মনে হচ্ছে এতে মতভেদ আছে, আল্লাহই ভালো জানেন। গুপ্তধন আর খনিজ সম্পদার্থে জাকাত ও তার নিসাব। আপনি বাড়ি করার জন্য মাটি খুঁড়ছিলেন, হঠাৎ করে একটা জার বেরিয়ে গেল, কলসি, হাঁড়ি বেরিয়ে গেল, হাঁড়িটা খুলে দেখছেন আরে সোনার উপর মোহর, এটাকে কি বলা হয়? গুপ্তধন। হঠাৎ করে পেলেন এই মালটা কার? জমির সরকারি মাল না জমি যার তার মাল, যার জমি মালিক যে তার মাল। হাদিসে একটা আছে, গল্প আছে, বানী ইসরায়েল যুগে সম্ভবত একজন এক ব্যক্তিকে জমি বিক্রি করল, জমি বিক্রি করে চাষ করতে গেছে আর ওই রকম গুপ্তধন বেরিয়ে গেছে। এসে বেচারি ভালো মানুষ, আমি তো জমি কিনেছি, আমি তো মাল কিনি নাই, দিয়ে জমির মালিককে সেটা ফেরত দিতে গেছে। জমির মালিক বলছে ভাই ও মাল আমি রাখিনি, আমার নয়, আমি ও মাল নেব না। লে বাবা, তা নেবে কে? আমিও নেব না, আমার মাল নয় আমি নেব কেন? আমি জমি কিনেছি, আমি মাল কিনি নাই, তোমার ওই স্বর্ণগুলো কিনি নাই, মোহর কিনি নাই। দিয়ে যা হোক, যেমন মোরল মাতব্বর থাকে বা কাজী, একটা ফায়সলা দিল, বলছে তোমার মেয়ে আছে? বলছে জি হ্যাঁ। বলছে তোমার ছেলে আছে? বলছে জি হ্যাঁ। বলছে তারা বিয়ে দাও আর মাল ওদেরকে দিয়ে দাও। তো এরকম এরকম একটা ফায়সলা। যাই হোক, তো ওই মালের জাকাত কি আছে? আর খনিজ সম্পদ যেমন পেট্রোল বের হচ্ছে, স্বর্ণ বের হচ্ছে, এসবের জাকাত আছে না নেই? খনিজ পদার্থে জাকাত কত হলে কত পরিমাণ দিতে হবে, সে নিয়ে বড় মতভেদ বললাম না, জাকাতের ব্যাপারটা খুবই মতভেদপূর্ণ। অনেকের মতে সোনা চাঁদির, এক এক মজাহের এক এক রকম মত আছে, অনেকের মতে সোনা চাঁদির মতোই তাতে জাকাত লাগবে, অবশ্য এতে বছর পার হওয়া শর্ত নয়। তাহলে 2.5% জাকাত লাগবে, আপনি পেয়েছেন পাওয়ার পর, স্বর্ণ মোহর পেয়েছেন অথবা খনি থেকে আপনি পেয়েছেন, তাতে কত জাকাত লাগবে? সোনা চাঁদির মতো, তার মানে 2.5% বছর ঘুরলে জাকাত লাগবে, তা নয়, বছর ঘোরার শর্ত না, যখনই পাবেন তখনই আপনার 2.5% জাকাত লাগবে। গুপ্তধনের 1/5 সাধারণ মুসলিমদের দান করতে হবে, অবশ্য এই বিষয়টা জাকাত থেকে ভিন্ন। কি বললাম, গুপ্ত খনিজ পদার্থ আলাদা, আর গুপ্তধন যেটা হঠাৎ করে পাওয়া যায় হাঁড়ি বাজার, তো সেটা কত লাগবে? 1/5। যখনই আপনি পাবেন, আপনার জমি থেকে হঠাৎ করে বা আপনি মাটি খুঁড়ছিলেন আপনার বাড়ির তলা থেকে হঠাৎ করে একটা বেরিয়ে গেল, তো আপনি সেটাকে ব্যবহার করবেন, কিন্তু পাঁচ ভাগের এক ভাগ কি করতে হবে, আপনাকে গরিবদেরকে দান করতে হবে, ঠিক আছে? তো এই গুপ্তধন আর ওই খনিজ পদার্থ কি এক? না, কারণ খনিজ পদার্থের বিভিন্ন খরচ আছে, বিভিন্ন ঝামেলা আছে, আর এটা হঠাৎ করে পেয়ে গেলেন। এখানে এখানে একের পাঁচ বলা হয়েছে, আর ওখানে মতভেদ আছে অবশ্য, যেমন বললাম, কিন্তু বলা হয়েছে সোনা চাঁদির মতোই 2.5% জাকাত আপনাকে দিতে হবে। কিন্তু গুপ্তধনের কথা বললাম বাদশা, গুপ্তধন বুঝলেন তো? পাঁচ ভাগের এক ভাগ গুপ্তধন আপনি বুঝলেন? যেটা পায়, আপনাদের একটা গল্প মনে আছে, বলেছিলাম খোদা জিসকো দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়, মনে আছে? এটা মানে কি? কথায় কথা বেরোয় আগুনে বেড়ায় বাড়ে ঘি, বলেন লোকে বলে, তো আমার সে মনে পড়লো আর কি, ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়, তার মানে কি? ছাপ্পড় কাকে বলে জানেন? ছাপ্পড় কাকে বলে আগে বলেন, ছাপ্পড় কাকে বলে? খাট তো খাটই জানেন, আর ছাপ্পড় হিন্দিতে ওই চালকে বলে, ঘরের চাল, চাল ছাপ্পড় বলে না, এটাকে ছাপ্পড় বলে। তো খুদা জিসকো দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়, এটা একটা গল্প আছে। এক ব্যক্তি পাতলা পায়খানা হচ্ছিল, বুঝলেন, খুব বারবার যাচ্ছিল, আমাদের দেশে বলে ঘাটে যাওয়া, তার মানে বারবার পায়খানা করতে যাওয়া, মানে ঘাটে যেতে হয় পানি খরচ করতে, তাই বলে লোকটা ঘাটে যাচ্ছে, তার মানে কি, বারবার ঘাটে পুকুরে যাচ্ছে। তো সে বেচারি মাঠে পায়খানা করতে যায়, তো কষ্ট হয় বসতে, তো সামনে আমাদের দেশে সেই সর পাতার মতো যেটা ঝাড়া তৈরি হয়, কি বলে, সর বা কাশ ফুল, কাশ কাশ, কাশের ঝাড় ছিল, সেটা ধরে এইভাবে বসত। হঠাৎ করে একবার যেমনি ধরেছে ওইটা উপড়ে গেছে, বুঝতে পারছেন, উপড়ে গেছে, উপড়ে গিয়ে নিচে দেখছে অমনি হাঁড়ি, একটা হাঁড়ি, কি অ্যালুমিনিয়াম কিংবা লোহার হাঁড়ি যাই হোক আছে, ইচ্ছে খুব, তো তখন এদিক ওদিক তাকিয়ে দেখছে কেউ দেখছে কিনা, হে ঢাকা দিয়েছে, ঢাকা দিয়ে বলছে হ্যাঁ ওখানে কি ছিল, ওখানে কি ছিল, বলছে না ওখানে কি বলে, ওখানে কি আছে, যাই হোক যাই হোক, লুকিয়ে লুকাবার চেষ্টা করেছে। তখন এক লোক দেখতে পেয়েছে সে হাঁড়িটাকে, হ্যাঁ বলেছে যে ওখানে ওখানে আমি দেখলাম এখানে ইয়ে পড়ে আছে, ওখানে সোনা চাঁদি আছে। ও এখন লুকিয়ে নেওয়ার জন্য রাতের অন্ধকারে হাঁড়িটা নিতে গেছে, খুঁড়তে গেছে, নিয়ে বাড়িতে গিয়ে দেখছে সাপ, এটা কিন্তু গল্প বলছি, সাপ, আরে বাপরে সাপ, দিয়ে ঢাকা দিয়েছে, ঢাকা দিয়ে বলছে আমাকে ঠকাইলি তুই, আমাকে বললি সোনা চাঁদি আছে আর সাপ ভরা রয়েছে, চল তোকে দেখবো। দিয়ে রাতের অন্ধকারে ওর ছপ্পরটাকে, চালটাকে ফাঁক করে, ওই খড়ের চাল ছিল, ফাঁক করে হাঁড়িটাকে ঢেলে দিয়েছে, আর অমনি ঝনঝন ঝনঝন করে সোনার মুদ্রা পড়তে লেগেছে। তখন আর সাপ পড়েনি, ভাবছে আমাকে ঠকালে তো সাপটা ওর ঘরেই দিই, বরুক, কিন্তু সাপের বদলে কি পড়ছে, সোনা চাঁদি, সোনা পড়তে লাগলো। তখন ও বলছে আরে খোদা জিসকো দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে, কষ্টও করতে হলো না, হাঁড়িটা খুঁড়তেও যেতে হলো না, হাঁড়ি খুঁড়ে দিয়ে গেল কে, খোদা জিসকো দেতা হ্যায় ছাপ্পড় ফাড় কে দেতা হ্যায়। তো এই শ্রেণীর মাল যদি কোথাও পাওয়া যায়, প্রথমত মালিক কে হবে, যে জমির মালিক সেই, কিন্তু যদি আপনি জমির মালিক হন তাহলে আপনি ওই হাঁড়িটা নিয়ে এসে আপনাকে প্রথমে কি করতে হবে, পাঁচ ভাগের এক ভাগ গরিবদেরকে মিসকিনদেরকে দান করতে হবে। আচ্ছা, মাটির নিচে পাওয়া গেলেও তা কুড়িয়ে পাওয়া মালের পর্যায়ে পড়তে পারে, আর তখন তার বিধান আলাদা, অতএব সেই সময় ওলামায়ে কেরামের পরামর্শ নিতে হবে। কিন্তু আপনার জমি নয়, সেটা অন্যের জমি, অন্যের জমি হলে পরে এটা দেখতে হবে তা কার বটে এটা, আর সেটা কুড়িয়ে পাওয়া, আপনি যদি নিয়ে আসেন তো কুড়িয়ে পাওয়া মালের, আপনার জমির নয়, কুড়িয়ে পাওয়া মাল হতে পারে, কিংবা আপনার জমি কিন্তু আপনি তো রাখেননি, তো এটা কুড়িয়ে পাওয়া মালের মতো হতে পারে, আর কুড়িয়ে পাওয়া মাল আপনাকে এলান করতে হবে। কিন্তু আপনি যদি বুঝতে পারেন না এ কত কত বছর আগে আছে ঠিক নেই, কারা এলান করবে, কে মালিক হবে, এ তো আজকালের রাখা না, আর আজকাল তো ব্যাংক ছাড়া কোথাও রাখাও হয় না, সেক্ষেত্রে আপনাকে জানতে হবে এটা গুপ্তধন। যাই হোক, বাকি থাকলো সামুদ্রিক সম্পদের জাকাত। সামুদ্রিক সম্পদে যেমন মাছ, প্রবাল, পদ্মরাগ প্রভৃতি, সামুদ্রিক সম্পদের জাকাত নেই। সামুদ্রিক সম্পদের আপনি মাছ ধরে আনছেন, বিক্রি করছেন, তার মূল্যে জাকাত আছে, কিন্তু এইগুলো যে এতগুলো পদ্মরাগ আপনি তুলেছেন তাতে জাকাত কত, এতগুলো মাছ ধরেছেন মাছের জাকাত কত, না এরকম জাকাত নেই। এই হলো মোটামুটি জাকাতের আজকের হিসাব, বাকি অন্যান্য দিক আমরা ইনশাআল্লাহ আবার পরবর্তীতে আলোচনা করব। যেমন আগে বলেছিলাম। তাহলে জাকাতের হিসাবটা আমাদের মোটামুটি যেগুলো জরুরি যেগুলো সেগুলো জানতে হবে, এক হচ্ছে সোনা চাঁদি, দুই হচ্ছে টাকা পয়সা, আর তিন হচ্ছে ব্যবসার মাল। বাকি গরু ছাগল আমাদের তত মানুষের নেই, আর খনিজ সম্পদও নেই, আর গুপ্তধনও জানি না কে পাবে, খোদা জিসকো দেতা হয় ছাপ্পর ফাড়কে দেতা হয়, খোদা আমাদেরকে দেবে কিনা। অনেকে বলছে খোদা কেন বলছেন হুজুর, খোদা আমি বলি নাই, কবিতায় আছে তাই বলছি। খোদাকে খোদা বলা যায় না, যায় না? হ্যাঁ, খোদা মানে আল্লাহ, ভগবান ওরা বলে, ভগবান মানে সেই গড, গড মানে ঈশ্বর, ঈশ্বর মানে আল্লাহ, কিন্তু এই বলে ডাকা ঠিক না। যেহেতু আল্লাহ তাআলা বলছেন ওয়ালিল্লাহিল আসমাউল হুসনা ফাদউহু বিহা, আল্লাহ তাআলা সুন্দর সুন্দর নাম আছে, সেই নাম দিয়েই আল্লাহকে ডাকো, আর এগুলো সুন্দর নাম না, না খোদা, না গড, না ঈশ্বর, না ভগবান। অতএব হে ঈশ্বর না বলে আমরা কি বলবো? হে আল্লাহ, হে রব, হে রহমান, হে রহিম, হে খালেক, হে গাফার, হে গাফুর, এইভাবে আমাদেরকে ডাকা উচিত। বাকি খোদা বলে হয়তো কেউ বোঝাচ্ছে যে খোদাটা মুখে আনলেই গোনা হবে তা নয়, যেমন অনেকে মনে করে নামাজ বলা হবে না, কি বলতে হবে? সালাত। মনে করছে নামাজ বললেই গোনা, চট করে ধরবে, এক এক মানুষ আছে খুব কঠিন এসব ব্যাপারে। মৌলানা বলা হবে না, কি বলতে হবে? হুজুর বলা হবে না, কি বলতে হবে? শেখ বলতে হবে, শেখ, শেখ, শেখ বিভিন্ন মানে আছে, শেখ মানে পীর, শেখ মানে বৃদ্ধ, শেখ মানে আলেম, শেখ মানে সম্মানিত, বিভিন্ন রকমের আছে। তো ওরা এখন ভাবছে মৌলানা হচ্ছে আল্লাহ, আন্তা মৌলানা ফানসুরনা আল কওমিল কাফেরিন, তো অন্য কেউ মাওলা হবে, কিন্তু ওরা জানে না যে আল্লাহ তাআলা অন্যকেও মাওলা বলেছেন, আর বলার প্রমাণ আছে, আল্লাহ রাসূল হাদিসেও আছে যে মাওলা বলো, আর আল্লাহ তাআলা বলেছেন ইয়াউমা লা ইউগনি মাওলান আন মাওলান শাইআ। দেখেন এটা একটা দলিল যে সেদিনে কোনো মাওলা কোনো মাওলার উপকার করতে পারবে না, সাহায্য করতে পারবে বা অমুকাপেক্ষি করতে পারবে না। তেমনি আল্লাহ তাআলা বলছেন ওয়াইন তাযাহারা আলাইহি ফাইন্নাল্লাহা হুয়া মাওলা, দেখেন আল্লাহ মাওলা, ওয়া জিবরীল ওয়া সালেহুল মুমিনিন, বুঝতে পারছেন? তো এখানে যদিও তফসীরের মানে এ আছে যে মাওলা কে কে হলো, তাহলে আল্লাহ মাওলা, জিবরীল মাওলা, আর সালেহুল মুমিনিন, যারা নেক মুমেন তারাও হচ্ছে তার মাওলা। কার মাওলা? রাসূলের মাওলা। আর মাওলা মানে হচ্ছে মদদগার, সাহায্যকারী, তো আল্লাহই মাওলা, এটা ফিক্সড না। যেমন আল্লাহ তাআলা রউফ, তাই না? অন্য কাউকে রউফ বলা যাবে? বলা যাবে, আল্লাহ নিজেই বলেছেন নবীর জন্য, বলেননি লাকাদ জাআকুম, কি আছে আয়াতটা, রাসূলুম মিনকুম আজিজুন আলাইকুম মিন আনফুসিকুম আজিজুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম। দেখেন রউফুর রাহিম কে? আল্লাহ। কিন্তু আল্লাহ নবীকে বলছেন রউফে রাহিম, দয়ার সাগর আল্লাহ, কিন্তু মানুষও দয়ার সাগর হতে পারে, কিন্তু সেই সাগর আর এই সাগর একই, সেই রাহিম আর এই রাহিম কি একই? আল্লাহ তাআলা আজিজ, আল আজিজ কে? আল্লাহ তাআলা। মানুষকে আজিজ বলা হয়েছে আর হয়নি? হয়েছে। ইমরাতুল আজিজ, মিশরের বাদশাকে কি বলা হতো? আল আজিজ। অতএব আজিজ মানুষও হতে পারে। তেমনি আল আলী কে? আল্লাহ। আর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামাইয়ের নাম কি? আলী। যদি নিষেধ হতো, নাজায়েজ হতো এরকম নাম রাখা বা এরকম বলা যে না আল্লাহ হচ্ছেন আলী, অতএব এর নাম আলী রাখা হবে না, তাহলে নিশ্চয়ই আল্লাহ রাসূল নাম পাল্টে দিতেন, তাই না? কিন্তু তা না, কিছু কিছু আছে যেগুলো আল্লাহর একদম খাস গুণ, যেমন মানুষকে রহমান বলা হবে না, এই যে আমরা বলি রহমান ভাই, না এটা ঠিক না, কারণ রহমান হচ্ছে একমাত্র আল্লাহর নাম। খালাক খালেক ভাই, খাল্লাক ভাই না বলা যাবে না, কারণ খালেক একমাত্র আল্লাহ তাআলা। কিন্তু হামিদ ভাই সমস্যা নেই আমাকে, যেমন অনেকে বলে হামিদ ভাই কেমন আছেন, আব্দুল হামিদ যদি না বলে, যদি বলে আব্দুল হামিদ কেন বলে না, বলে শুধু কি বলে, শুধু মুড়ি নেই আবার মন্ডা মুড়ি, বলবে না বলবে না, আবার শুধু গফুর নেই আবার আব্দুল গফুর, অনেকে আব্দুলটা বলতে চায় না, হামিদ বলে, এমনি হামিদ বলে সমস্যা নেই। তো হামিদ বলা জায়েজ, কারণ আল্লাহ আল হামিদ, আর মানুষকে হামিদ বলা, হামিদ মানে প্রশংসিত, সমস্যা নেই। তো অনেকে মাওলা বলা, আজকেই প্রশ্ন এসেছিল হোয়াটসঅ্যাপে যে মাওলানা বলা যাবে কিনা, তো সাধারণত জেনারেল শিক্ষিতরা জানি না কেন বেশিরভাগ মাওলানা বলতে হবে না, জানি না তাদের হিংসা আছে না কি আছে, যা বলা ঠিক না, যেমন টাই পরা যাবে না, হুজুররা বলে, কিন্তু জেনারেল শিক্ষিত হলে বলে হ্যাঁ টাই পরা যাবে, এটা মুসলমানদের ড্রেস। যেমন যাই হোক, এইভাবে অনেকেই তুলেছে। এবং আমি দেখেছি সৌদি আরবে একটা বই বেরিয়েছে, সেটাও কিন্তু কোন আলেমের লেখা না, জেনারেল শিক্ষিতের লেখা। সেখানেও বলা আছে যে আলেম ওলামাদেরকে হুজুর বলা যাবে না, মৌলানাও বলা যাবে না। হুজুর কেন বলা যাবে না? যেহেতু হজরত থেকে হাজির নাজির। তো আমি কি হাজির নাজির অর্থে হুজুর ব্যবহার করি? হুজুর হচ্ছে হাজির, মানে আপনার খেদমতে হাজির, তার মানে সম্মানিত। সম্মানিত ব্যক্তিকে হুজুর বলা হয়। তেমনি মৌলানা, মৌলানা শব্দটাও মৌলবী, মৌলানা শব্দটাও ওই নেতার অর্থে, মদতগারের অর্থে, কিংবা আরো অনেক অর্থে ব্যবহার হয় মৌলা শব্দটা। তো এখানে মৌলানা মানে সেই মৌলা নয় যে মৌলা আমাদের সাইয়েদ, যেমন সাইয়েদ বলা হয় মানুষকেও বলা হয়, সাইয়েদেনা আমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। তো যাই হোক, এইভাবে এক এক অর্থে এক এক রকম একই শব্দ ব্যবহার হতে পারে। এখানে এটা মানে বলা ঠিক নয় যে এটা যেমন খোদা বলাই যাবে না, খোদা মুখ থেকে বের করাই যাবে না, এখান থেকে বের হলো কথাগুলো, ও বরং খোদা বলে ডাকা ঠিক না। হে খোদা, দয়াবান, দয়া বরি শোনে, এই যে বলে আল্লাহকে হে খোদা বলে ডাকা ঠিক না। কারণ আল্লাহ তাআলা কোরআনে বলছেন তার সুন্দর সুন্দর নামাবলী আছে, সেই সব নাম দিয়েই তাকে ডাকো। অতএব আমাদের সুন্দর নামগুলো দিয়েই ডাকা উচিত, আর যে নাম প্রমাণিত নয় সে নামগুলো দিয়েও ডাকা ঠিক না। যেমন সাত্তার, আব্দুস সাত্তার বলে না, এ নাম প্রমাণিত নয়। সিত্তির, এটা হচ্ছে প্রমাণিত। তো হে সাত্তার আমার গোনা উস্তুরনি, আমার গোনাকে ঢেকে দাও হে সাত্তার, ঠিক না, কারণ এটা প্রমাণিত নয়। তেমনি আব্দুল নূর বলে নূর, হে নূর, না, আল্লাহ নূর সামাওয়াত ওয়াল আরদ, শুধু নূর বলে যে রেওয়ায়েত আছে এটা জয়ীফ, মানে দুর্বল, তার জন্য এসব নামও, এসব নামে ডেকা ডাকাও ঠিক না। সব অনেক ঝামেলা আছে আর বুঝতেই পারছেন আলেম ওলামাদের মাঝে এসবগুলো চলে, কিন্তু অনেক জেনারেল শিক্ষিত ছিল তারা আজকে যেমন প্রশ্ন করেছিল যে তা আপনার মৌলানা বলা যাবে কিনা, অনেকে বলছে যাবে না। তা আমি বলছি যে হ্যাঁ, এরকম বই লেখা হয়েছে এবং অনেকে বলছে যাবে না, কিন্তু আমরা মনে করি যে যাবে। নাম একই হলে মানে যে একই হবে তা না, আকাশ পাতাল পার্থক্য। পানি, সমুদ্রের পানিও পানি, কলের পানিও পানি, নদীর পানিও পানি, সব পানি, কিন্তু সব পানি কি একরকম? নিশ্চয়ই না। যাই হোক, আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দেন, যেটুকু শুনলাম সেটুকু যেন মনে রাখি, আমল করি। আল্লাহুম্মা আমিন, ওয়া সাল্লাল্লাহু আলা নবীনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন।